الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فعن عبد الله بن مسعود رضي الله عنه قال القتل في سبيل الله يكفر الذنوب كلها إلا الأمانة قال إلى آخر الحديث إذا حديث جميع بات قرشي এই হাদিস বাইহাকীতে আছে মওকুফ সূত্রে। শেখ নাসিরউদ্দিন আলবানী রহিমুল্লাহ একে হাদিসকে মওকুফ সূত্রে হাসান সাব্যস্ত করেছেন। তাই হাদিসটা কি? হাদিস হলো আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল কাতরু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু যুনুবা কুল্লাহা ইল্লা আল আমানাহ। আল্লাহর পথে কেউ যদি শহীদ হয়, আল্লাহর পথে মারা যায়, তাহলে তার সকল গুনাহ মাফ হয়ে যায়, তবে আমানত মাফ হয় না। কি মাফ হয় না? আমানত মাফ হয় না। আল্লাহ মাফ করুন, বুঝছেন? আমানত, আমানতের ব্যাখ্যা স্বয়ং হাদিসে মৌজুদ, সরাসরি হাদিসেও আছে। তিনি বলেছেন, ইউতা বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ ওয়া ইন কুতিলা ফি সাবিলিল্লাহ ফায়ুকাল আদি আমানাতাক। কিয়ামতের দিন বান্দাকে আনা হবে, যদিও না সে আল্লাহর পথে মারা যাক, এনে বলা হবে আদি আমানাতাক, তুমি তোমার আমানত আদায় করো। ফায়াকুলু আয় রাব্বি কাইফা ওয়াকাদ যাহাবাতি দুনিয়া, বলবে হে রব কিরকম আদায় করতে পারি, অথচ দুনিয়া তো চলে গেছে। ফায়ুকাল ইনতালিকু বিহি ইলাল হাওিয়া, তখন বলা হবে ওকে নিয়ে যাও হাওিয়া, মানে জাহান্নাম, আস্তাগফিরুল্লাহ। ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাওিয়া। হাওিয়া মানে কি? জাহান্নাম। وما ادراك ما هي نار حاميه جنن طاغوت ملشن وتمثل له امانته كهيئتها يوم دفعت اليه ওই আমানতের যে খেয়ানত করেছে, দুনিয়ায় যেভাবে তাকে আমানত দেয়া হয়েছিল সেভাবেই তার কাছে, দুনিয়ায় যেভাবে তাকে আমানত দেয়া হয়েছিল সেভাবেই তার সামনে পেশ করা হবে ওই আমানত, যেমন লাগবে যেমন ওই দুনিয়ার আমানতটাই। আচ্ছা, ফায়ারাহা ফায়ারিফুহা, সে আমানত দেখবে আর সে চিনতে পারবে ওইটা আমানত। ফায়াহরি ফি আযলিহা হাত্তা ইউদরিকাহা ফায়াহমিলুহা আলা মানকিবাই, তখন উপর থেকে সে জাহান্নামের ভিতরে পড়ে যাবে, আর একদম ওই আমানতের কাছে যাবে, পরে আমানতকে সে তার ঘাড়ে বহন করবে, আনলে কাঁধে বহন করবে। বলছেন হাত্তা ইযা নাযারা যান্না আন্নাহু খারিজ যাল্লাত আন মানকিবাই, এবারে সে যখন মনে করবে যে সে জাহান্নাম থেকে বের হয়ে যাবে, কারণ আমানতকে নিয়ে আসার কথা বলা হয়েছে, তখন আমানত আবার তার ঘাট থেকে তার কাঁধ থেকে পড়ে যাবে। যখন পড়ে যাবে তো বলছেন ফাহুয়া ইয়াহরি ফি আযলিহা আবাদাল আবিদিন, সে ওই সারা জীবন সর্বদা ওই আমানতের পিছনে এসে পড়তে থাকবে। বুঝতে পারলেন? যে আমানতের খেয়াল করে কোথায় পড়তে থাকবে? জাহান্নামে। আল্লাহ মাফ করুক। তারপর বলেছেন সুম্মা কাল আস-সালাতু আমানা, সালাত হলো আমানত। সালাত কয়েক ফরজ? পাঁচ ওয়াক্ত। পাঁচ ওয়াক্ত সালাত ফরজ, এটা আমানত। আল উযু ওয়াল উযু আমানা, উযু আমানত। তাহলে সালাত যদি আমানত হয় তার মানে সালাতকে নিয়মতান্ত্রিক আদায় করতে হবে, আমানতকে পরিপূর্ণ রূপে আদায় করতে হবে, নির্দিষ্ট সময়ে আদায় করতে হবে, সালাতের রুকুন ওয়াজিব সুনান ইত্যাদির দিকে খেয়াল করে সালাত আদায় করতে হবে, এই হলো তার মানে আল উযু আমানা বা আস সালাত আমানা। আপনি রুকুতে গেছেন, কেউ কেউ আছে এরকম করে, আপনার করে না নামাজ হবে না, আমার দায়িত্ব আদায় হল না, আল্লাহ মাফ করুক। এমনি ভাবে সেজদা কেউ কেউ দুই সেজদার মাঝে বসেই না, আমি সেজদা দিল তো আবার এরকম করে কিনা রুকু দিকে উঠে গিয়ে বুঝা যায় আল্লাহ আলম হয়তো ট্রেন চলে যাচ্ছে। এমনকি ট্রেন চলেও আপনি এরকম করতে পারবেন না, কারণটা কি আমার আল্লাহুল মুস্তাআন। বরং সালাতে যারা রুকু সেজদা নিয়মতান্ত্রিক আদায় করে না ওকে বলা হয়েছে সবচেয়ে বড় চুর, আস্তাগফিরুল্লাহ। তাই খেয়াল রাখবেন অবশ্যই এই আমানত সালাতের আমানতের দায়িত্ব পরিপূর্ণরূপে সুন্দরভাবে প্রশান্তির সাথে আদায় করতে হবে। ওয়াল উযু আমানা, উযু আমানত, উযু নিয়মতান্ত্রিক। তুমি উপর দুপুর করে করে শেষ করে সালাত উযু হয়তো মুখমণ্ডল সম্পূর্ণরূপে ধৌত হলো না, পানি পৌঁছায়নি, হাত পৌঁছায়নি, মাথা মুছে ঠিক নেই, এই জন্য উযু লাজিম, সুন্দরভাবে উযুর আমানত আদায় করতে হবে। ওয়াল ওয়াজনু আমানা, যারা ব্যবসা বাণিজ্য করে ওজন ওজন করে দেয় না জিনিস, এটা আমানত। আপনি যদি এক কিলোর পরিবর্তে জেনে বুঝে 95 গ্রাম মানে কত গ্রাম 995 গ্রাম দেন, 5 গ্রাম কম, সে জেনে বুঝে কি বুঝেন আমানতের খেয়ালত হয়েছে কিনা বুঝেন, আস্তাগফিরুল্লাহ। 1000 গ্রামের মধ্যে 5 গ্রাম কম দিলেন জেনে বুঝে, অথবা 10 গ্রাম, যদি আপনার কাছে 10 জন মানুষ আছে কত ফায়দা হয়েছে আপনার, 100 জন আছে কত ফায়দা হয়ে গেল, কিন্তু আপনি তো আমানতের দায়িত্ব আদায় করলেন, আমানতের খেয়ালত করলেন। আল ওয়াজনু আমানা ওয়াল কাইলু আমানা, কাইল মানে মাপ, মেপে দেন না কিরকম মাপ, হয়তো কোনো কোনোটা আছে ওজন আর কোনো কোনো মেপে দেন, যেমন শাড়ি কাপড় ইত্যাদি তো মেপেই দিই, অথবা মিটার এটা মাপি না আমরা, এরপর তোমার ওইটা কি আছে ওই যে তোমার মিটারটা একটু কম, এমন বাটে তুমি রেখেছো কম, তুমি তো মনে করলে আমার মধ্যে কাজা হয়ে গেছে আজকে, কিন্তু আল্লাহর কাছে কি অবস্থা, ওখানে তোমার গুণা, তোমার আমল নামা একই লেখা হচ্ছে গুণা, কেয়ামতের দিন তুমি তার বদলা পাবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। তাই দুনিয়ার হালকা লাভ দেখে আমরা যেন আমানতের খেয়ানত না করি, বলেন ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু বলছেন, ওয়া আসিয়া না আল্লাহ রাসূল আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ বিন মাসউদ বিন আরো কয়েকটি জিনিস তিনি গণনা করেছেন, এরকম বলছেন আমানত আমানত। এরপরে কি বলেন, ওয়া আশাদ্দু যালিকাল ওয়াদায়, এই সব আমানতের মধ্যে সালাত উযু ওজন কেল মাপ ইত্যাদির মধ্যে সবচেয়ে ভারী যে আমানত তা হচ্ছে ওদিয়াত, মানে আমরা যে একজন আর একজনের কাছে টাকা পয়সা আমানত রাখি, গচ্ছিত রাখি, এটা হচ্ছে সবচেয়ে ভারী আমানত। তাই আপনি নিলেন মসজিদের জন্য কালেকশন করেছেন, একটা কথা বলি অথবা এখানে আছে কোন কোন সময় মানুষ একটা লোক মারা গেছে বলে তার বাড়িতে পাড়াও বসে এতিম বাচ্চা মজুদ, আমি আপনাদেরকে বলি এরকম যাচাই বাছাই না করে কাউকে দিবেন না পয়সা, বললো অমুক মারা গেছে দিয়ে দিলেন, কারণ আমাকে বলা হয়েছে এরকম করে মানুষ বুঝছেন। আল্লাহর যদি হোক না থাকে, ভয় না থাকে, সব শেষ। যেন আমানতদারি হলো, এখানে কি বলছেন আব্দুল্লাহ বিন মাসউদ, সবচেয়ে বড় যে জিনিসটা হচ্ছে কি, সব আমানতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ আমানত যেগুলো আমরা দিয়ে একজন আরেকজনকে দান দেই, একজন আরেকজনের কাছে গচ্ছিত রাখি। বলছেন ক্বালা ইয়ানি যাদান ফাআতাইতু আল বারা ইবনে আযিব ফাকুলতু আলা তারা ইলা মা ক্বালা ইবনে মাসউদ, যাদান বলেন ইকরাবি আর কি। তারপরে আমি আসলাম আব্দুল্লাহ বিন মাসউদ থেকে, যিনি হাদিস শুনেছেন, তিনি বলছেন আমি আসলাম বরা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু কাছে, আরেক সাহাবী তার কাছে আসলাম, এসে বললাম আপনি কি বলেন আব্দুল্লাহ বিন মাসউদ যা বলছেন এ বিষয়ে আপনার কি রায়, কি মানে আপনার কি মত? তিনি বলেছেন কালা কাযা কালা কাযা, তিনি এরকম এরকম বলেছেন, আপনারা যা শুনলেন আর কি হাদিস আব্দুল্লাহ বিন মাসউদের কথা। তখন বরা বিন আজিব রাদিয়াল্লাহু আনহু বললেন সাদাকা, তিনি সত্য বলেছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন তোমরা যেন আমানত গুলি আমানতের হকদারদের কাছে পরিপূর্ণরূপে পৌঁছাও। তাহলে আব্দুল্লাহ বিন মাসউদ যা বলেন সত্য বলেছেন, আলহামদুলিল্লাহ। এক সাহাবীর কথা আরেক সাহাবী সত্যায়ন করলো, আবার সাহাবি এরকম কথা তাদের নিজ পক্ষ থেকে বলা বলতে পারেন না, কথা বলছেন। এই জন্য এইসব হাদিসকে সাধারণত বলা হয় হুকমান মারফু। যাই হোক, আমানতের খেয়ানত যেন আমরা না করি, আমানতের দায়িত্ব পরিপূর্ণরূপে আদায় করি, যেভাবে এখানে উল্লেখ হয়েছে। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।